صوتي وعليك لا يطيب العيش إلا في رضا رب السماء. واذ عرفت الله رب حلوة حلوة حلوة حياتي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إن لضالون. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা তাফসীর করব সূরাতুল কালামের আয়াত নম্বর 21-22 থেকে। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, ফাতানাদাও মুসবিহিন, এই বাগানের মালিকরা ভোর হতে হতেই একে অপরকে ডাক দেওয়া শুরু করলো, মানে ভাইদেরকে যে চলো চলো তাড়াতাড়ি যাই বাগানে যাই, এই বলে যে তোমরা সকালে সকালে চলো তোমাদের ক্ষেতে। ইন কুনতুম সারেমিন, যদি তোমরা ক্ষেতের ফসল কাটতে চাও, কেটে নিয়ে আসতে চাও, সারাম মানে হচ্ছে কাটামাড়া করা। ফান্তালাকু, সুতরাং তারা চলল, হুম ইয়াতাখাফাতুন, চুপি চুপি, কেউ যেন আশেপাশে না জানতে পারে। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, কেন চুপি চুপি গেল, যাতে করে আজকের দিনে কোনো দরিদ্র এই বাগানে বা জমিতে না আসে, আবার তাদেরকে দিতে বাধ্য হবো চোখ লজ্জায়। ওয়াগাদাউ আলা হারদিন কাদেরিন, এবং তারা সকালে সকালে বের হইল এই উদ্দেশ্য নিয়ে যে তারা এই কাজে সংকল্পবদ্ধ, আমরা নিশ্চিত এই কাজ করে আসব। তাদের কল্পনাতেও ছিল না যে এইরকম কিছু দুর্ঘটনা ঘটবে, আল্লাহ পাকের আজাব নেমে আসবে। ফালাম্মার আউহা, যখন বাগানে গেল, কারণ ভোরের অন্ধকারে এখন অন্ধকার হয়ে আছে, গিয়ে পৌঁছেছে, কালু ইন্নালা দোয়াল্লুন, আরে আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি, মনে হয় বাগান আমাদের অন্যদিকে আছে, এখানে তো কোনো বাগান দেখছি না, তার মানে কি ভুল পথে চলে এসছে নাকি। তারপরে একটু চিন্তা করে দেখছেন, না আমাদের তো রাস্তা ঠিক আছে, আর আমরা নিজের বাগানে জমিতে দীর্ঘদিন ধরে যাতায়াত করি, রাস্তা তো ভুল করিনি। সাথে সাথেই তারা বলছেন, না না রাস্তা ভুল করিনি, রাস্তা ঠিকই আছে, বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত হয়েছি, কপাল পোড়া, আল্লাহ পাকের আজাব নেমে এসেছে, বাগান ধ্বংস হয়ে গেছে, জমির ফসল ধ্বংস হয়ে গেছে। কালা ঔসাতহুম, তাদের যে ভালো ছিল, ওই যে কয়েক ভাইয়ের মধ্যে যে একটু ভালো মানুষ ছিল, একটু ভালো ছিল, এ প্রথম নিষেধ করেছিল যে না এইসব কাজ করিও না, বাপ যেটা করেছে করতে দাও, ওইভাবেই চলুক। আলাম আকুল্লাকুম, আর তার সাথে সাথে এটাও বলেছিল যে তোমরা যে বললে যে আমরা এই রাতারাতি যাব আর একেবারে গিয়ে কেটে নিয়ে চলে আসবো, মেড়ে নিয়ে চলে আসবো, আর ফল পেড়ে নিয়ে চলে আসবো, গরিব মিসকিনকে দেবো না, এ কথাটা বলে তো একটু ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ তো বলো, যে আল্লাহ চাইলে, আল্লাহর নামটা তো নেও। কালাউ সাথে তাদের যে ভালো লোকটি ছিল, সে বলে আলাম আকুল্লাকুম, ভাইদেরকে সম্বোধন করে বলল, তোমাদেরকে বলিনি যে লাউলা তুসাব্বিহুন, তোমরা আল্লাহ পাকের তাসবিহ কেন করছো না, মানে পবিত্রতা কেন ঘোষণা করছো না। ইনশাআল্লাহ বলাই হচ্ছে এখানে তাসবিহ, তাসবির তাফসিরি তাফসির কাররা করেছেন যে ইনশাআল্লাহ তোমাদেরকে বলতে বলেছেন কিন্তু তোমরা বলোনি, আল্লাহ পকড়াও করেছেন। কালু, সেই সময় তারা বলল, সুবহানা রব্বিনা, আমাদের প্রতিপালক সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, আল্লাহ কোনো জুলুম করেননি, ইন্না কুন্না জালিমিন, আমরাই জুলুম করেছি, অসৎ উদ্দেশ্য নিয়ে যে গরিবকে দেবো না, তাই আমরা এইভাবে অসৎ নিয়ত নিয়ে এসেছিলাম, আল্লাহ পাকের গজব নেমে এসছে আমাদের জমিতে আমাদের বাগানে। ফাকবালা বাউজুম আলা বাজ ইয়াতালাওয়ামুন, তারপরে তাদের একে অপরকে তিরস্কার করা শুরু করল, দোষারোপ করা শুরু করলো, এই তোমার দোষে এটা হয়েছে, আমি তো একটু দ্বিধাদ্বন্দ্বেই ছিলাম, আরেকজন বলছে আমি তো তোমাকে নিষেধ করেছিলাম তোমাদেরকে, তোমার ও বলছেন না না জবরদস্তি করেছিলাম, তুমি একটু শক্ত হইলে আমি ছেড়ে দিতাম আমার কথা, আমার যেটা কথা প্রস্তাব ছিল, এইভাবে একে অপরকে দোষ চাপানো শুরু করলো যে তোমার দোষ এটা হয়েছে, তোমার দোষ এটা হয়েছে। কালু, তারা বলে ইয়া ওয়াইলানা ইন্না কুন্নাতা, হাই দুর্ভোগ, হাই সর্বনাশ, আমরা তো বাড়াবাড়ি করেছি, সীমা লঙ্ঘনকারী, আসা রব্বুনা আইন ইউবদিলানা খাইরা মিনহা, তবে আল্লাহর কাছে তওবা করছি, হতে পারে যে আল্লাহ পাক এর চাইতে ভালো আমাদেরকে এর বিনিময়ে দান করবেন, এরপরে দেবেন, ইন্না এরা রব্বেন আর আগে বোন, কারণ আমরা আল্লাহমুখী হয়েছি, আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হয়েছি। কাজালিকাল আজাব, আল্লাহ পাক বলছেন এইরকমই আজাব এসে থাকে, এইরকম আজাব আগের যুগে এসছে, আর হে আরব মুশরিকেরা কোরাইশরা, শুনে তোমাদের ওপরে এইরকম আজাব আসবে, আর এটা তো দুনিয়ার আজাব, সামান্য আজাব, জানমালের ক্ষয়ক্ষতি, ওয়ালা আযাবুল আখিরা, আর অবশ্যই পরকালের আযাব হচ্ছে আকবার, সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন হচ্ছে আখিরাতের আযাব, মওতের পরে যে শাস্তি শুরু হবে এই আযাব সবচেয়ে বড় আযাব, জাহান্নামের যে শাস্তি শুরু হবে সেটা সবচেয়ে বড় আযাব। বিশ্বাস থাকলে কর্ম থাকবে, আর কর্ম নাই আর বিশ্বাসের দাবি করা এটা মিথ্যা কথা। লাউকানু ইয়ালামুন, মানুষ যদি জানতো আখিরাত সম্পর্কে তাহলে সকলেই সংশোধন করে নিত। ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, তারপর আল্লাহ পাক আল্লাহ ভীরুদের সম্পর্কে বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ ভীরু, যারা সংযত তাদের রবের কাছে, তাদের জন্য নিয়ামত ভরা জান্নাত রয়েছে। আফানাজাল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি যারা আত্মসমর্পণকারী মুসলিম তাদের কি অপরাধীদের মতো করব? যারা আত্মসমর্পণ করেছে, আল্লাহর দিন মেনে চলেছে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, তারপরে সৎকর্মশীল হয়েছে, গোনাহ থেকে বেঁচে থেকেছে, তারা আর অপরাধীরা কি সমান? কখনো সমান হতে পারেন? ইহ কালেও সমান না আল্লাহ পাকের কাছে। আল্লাহ সৎ লোককে ভালোবাসেন আর অসৎ অপরাধীদেরকে আল্লাহ পাক ঘৃণা করেন, তাদের উপর আল্লাহ পাকের ক্রোধ রয়েছে, অভিশাপ রয়েছে, আর পরকারে আল্লাহ পাকের মহাশাস্তি রয়েছে অপরাধীদের জন্য। জান্নাতি হচ্ছে যারা আত্মসমর্পণকারী মুমিন বিশ্বাসী। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে যে তোমরা এমন সিদ্ধান্ত দিচ্ছ? অর্থাৎ তোমরা যদি মনে করো যে মোহাম্মদ আর আবু জাহাল সমান, হ্যাঁ, তাহলে এটা তোমাদের কেমন সিদ্ধান্ত, অবিচার? আমলাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, তোমাদের কাছে এরকম কোন গ্রন্থ আছে যেটা তোমরা চর্চা করছো, পড়াশোনা করছো, তাতে লেখা আছে যে ভালো মানুষ মন্দ মানুষ সকলেই সমান, যে আল্লাহর ভয়ে পাপ করে না আর যে মানুষের ভয়ে পাপ করে না, দুটো সমান হইতে পারে? দুটোই যদি সমান না হইতে পারে তাহলে যে পাপি আর যে পাপ করে না দুটো কি করে সমান হইতে পারে? তো সাধারণ বিবেকে বোঝা যাচ্ছে। ইন্নালাকুম ফিহি লামা তাখায়্যারুন, সেই গ্রন্থে তোমাদের পছন্দ মোতাবেক জিনিস রয়েছে, যে ওই কিতাবে তোমরা যে কথাগুলি বলো সেই কথার সমর্থন রয়েছে, না কোথাও নেই, কোনো কিতাবে লেখা নাই যে বিশ্বাসী অবিশ্বাসী সমান, ভালো মানুষ আর মন্দ, অসৎ চরিত্রের মানুষ সমান, এটা হইতে পারে না। আমলাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলছেন, অথবা তোমাদের জন্য আমার ওপর কি কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো দায়বদ্ধতা আছে, যে আমার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে যে আমি বিশ্বাসীকে আর অবিশ্বাসীকে সমান করে দেবো, আমার দিন মেনে চলে ভালো মানুষ আর যারা আমার অবাধ্য সমান করে দেবো, এইরকম কোনো দায়বদ্ধতা আমার উপর চাপানো আছে নাকি? তাও তো নেই। ইন্না লাকুম লামা তাহকুমুন, যে তোমরা যা দাবি করবে তাই পাবে, যে ইন্না লাকুম লামা তাহকুমুন, যা তোমরা দাবি করবে বা যা তোমরা সিদ্ধান্ত পেশ করবে তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে না, কখন না। সালহুম আইয়ুহুম বিযালিকা যাইম, তাহলে এই কাফেরদেরকে জিজ্ঞেস করো যে এর দায়িত্ব কে নেবে, কে এর মালিক, এই কথা কে বলতে পারবে যে আল্লাহর সাথে কথা বলে এসছে, আল্লাহর কাছ থেকে চুক্তি নিয়ে এসছে যে আবু জাহল সমান আর মোহাম্মদ সমান, যেমন আবু জাহল তেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলাহুম শুরাকা, নাকি তাদের কোনো আল্লাহ ছাড়া আরো শরীক রয়েছে, উপাস্য রয়েছে? যারা এই কথা শিখিয়েছে, কোন উপাস্যতে শিখিয়েছে যে আমাদের উপাসনা করলে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব? জিলানি শিখিয়েছেন, চিশতি শিখিয়েছেন, শাহজালাল শিখিয়েছেন, কেউ শেখাননি। ইমাম আবু হানিফা শিখিয়েছেন, শাফি মালিক আহমদ শিখিয়েছেন, কেউ শিখাননি। আমলাহুম শুরাকা, এমন কোনো কেউ আছে শরীক যে আল্লাহর দিন বলার জন্য যে ফালিয়া তুমি শোরা কাহিম, তাহলে ওই শরিকগুলিকে নিয়ে আসো, ইনকুন তুমি সাদেকিন, যদি সত্যবাদী হওয়া ওরা এসে বলুক যে হ্যাঁ এরকম হবে, ভালো মন্দ সমান, ইয়মা ইউকশাফান সাকিম ওই দাওয়ান আইলা সুজুদ। আল্লাহ পাক এখন বেনামাজিদের অবস্থার কথা বলছেন। স্মরণ করো কিয়ামতের দিনকে, যেই দিন পায়ের গোছা খুলে দেওয়া হবে, আল্লাহ পাকের পায়ের গোছা বলা হবে, আল্লাহ পাকের মতো সাক, হাঁটু থেকে নিয়ে টাকনার মাঝখানের এই অংশকে সাক বলা হয়। এবং সেজদার জন্য আহ্বান করা হবে, ফালায়াস্তাতিউন, কিন্তু তারা সেজদা করতে পারবে না। কারা সেজদা করতে পারবে না? যারা পৃথিবীতে সেজদা করেনি, এক। দুই নম্বর হচ্ছে যারা লোক দেখানো সেজদা করেছে, হয় নামাজই পড়েনি বেনামাজি, আর না হলে নামাজ পড়লেও লোক দেখানো, বাবার ভয়ে শ্বশুর বাড়ি গেছে, চোখ লজ্জায় কি বলবে যে অমুকের জামাই নামাজ পড়ে না, হ্যাঁ, অথবা প্রশাসনের ভয়ে, ইসলামিক শাসন থাকে তাহলে দেখুন, অথবা দুনিয়ার লোভে যারা আরব দেশগুলিতে চাকরি করতে যায় আর ভালো যদি মালিক পেয়ে যায় সৎকর্মশীল, দেখছে যে আমার মালিক নামাজি, এত বড় পয়সা হলো, তার পাঁচ অক্ত টাইমে টাইমে ফজর নামাজ পড়তে আসে, নামাজ পড়লে মনে হয় স্যালারি বেশি বাড়বে, তো দুনিয়ার গরজে নামাজ পড়েছে, এরা কিয়ামতের দিনে সেজদা করতে যখন যাবে তখন তাদের পিঠের মেরুদণ্ডের যে হাড় রয়েছে ও সোজা হয়ে থেকে যাবে, যে বাঁকা হচ্ছে ধীরে ধীরে, আপনি বাঁকা হচ্ছে, বাঁকা হবে না, একটা হাড়ে পরিণত হবে। যেমন এই জায়গাটাকে যদি বাঁকা করতে যাবে, বাঁকা করতে পারবেন, ওই রকম হয়ে যাবে কিয়ামতের দিনে। তার লোক দেখানো নামাজ আল্লাহ ছাড়া অন্যকে খুশি করার জন্য বা কারো ভয়ে, এইরকম যারা মুনাফিক চরিত্রের নামাজি অথবা বেনামাজি, এরা আল্লাহকে সেজদা করতে পারবে না, পরীক্ষা হয়ে যাবে যে এরা আমার ইবাদত করেনি। তখন তাদের অবস্থা কি হবে? খাশিয়াত আবসারহুম, তাদের দৃষ্টি অবনত থাকবে, লাঞ্ছিত। তারহা কহম জিল্লা, আর তাদেরকে লাঞ্ছনা ঢেকে ফেলবে, তাদের লাঞ্ছনা ছেয়ে যাবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, কেন সেজদা করতে পারলো না আল্লাহর সামনে আখিরাতে বিচার দিবসে? কারণ তাদেরকে এর পূর্বে সেজদার জন্য ডাকা হতো, আজান হইতো, একামত হইতো, জামাত হতো মুসলিমদের মসজিদে, ওহম সালেমুন, আর তারা সুস্থ ছিল কিন্তু সেজদায় আসতো না, নামাজে আসতো না। ফাজারনি ওমাই ইয়াকযিবু বিহাযা আল হাদিস, আল্লাহ পাক বলছেন হে নবী তুমি আমাকে ছেড়ে দাও, তুমি তোমার কিছু করার প্রয়োজন, তোমার কাজে পৌঁছে দেওয়া আর শাস্তি দেওয়া কাজটা আমার জন্য ছেড়ে দাও। ফাজারনি, আমাকে ছেড়ে দাও। ওমাই ইয়াকযিবু বিহাযা আল হাদিস, আর এই কোরআনকে যারা মিথ্যা মনে করে, অস্বীকার করে, তাদেরকে ছেড়ে দাও, মানে তাদেরকে আমি বুঝে নিচ্ছি, তাদের সাথে বোঝাপড়া আমার। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে এমন ধীরে ধীরে আমি টেনে নিয়ে আসব যে ও টের পাবে না, জানতেই পারবে না। এমন ধীরে ধীরে আমি আমার আজাবের দিকে টেনে নিয়ে আসব যে বুঝতেই পারবে না। কোথায় কত দাপট ছিল মক্কার মুশরিকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কি জীবনে ছিলেন, আর হঠাৎ করে কি একটা বিশাল বিপ্লব আসলো যে মদিনা আসতেই ধীরে ধীরে বদরে গিয়ে তাদের এই দাপট চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপরে মক্কা বিজয়ী আর কিছুই নেই, মাত্র কয়েক বছর আর কিছুই নেই, ধীরে ধীরে আল্লাহ টানলেন। এসব দুনিয়ার আজাব, আর আখেরাতের আজাব তো আছে, যে আল্লাহ পাক টানছেন, আয়ু শেষ হচ্ছে আপনার, ধীরে ধীরে আল্লাহ টানছেন। হয়তো আপনাকে ছাড় দিয়েছেন কিছুদিন সময়, 60-70 বছর 100 বছর দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি। অমলি লহম, এবং তাদেরকে আমি ছাড় দিয়ে থাকি, অবসর দিয়ে থাকি। ইন্না কাইদি মতিন, আমার কৌশল বড়ই মজবুত। আল্লাহ কৌশল করেন, ছেড়ে দেন না, বরং আল্লাহ পাকের কৌশলের জন্য ছাড় দিয়ে থাকেন। আমতাস আলহম আজরান ফাহম মিন মাগরামি মুসকালুন, নাকি তাদের কাছে তুমি পারিশ্রমিক চাও সেই জন্য তারা ঋণে ভারাক্রান্ত হয়ে পড়েছে। তুমি যে ভালো কথা বলছো, ইমান আমলের কথা, চরিত্র গঠনের কথা, আল্লাহ পাকের ইবাদতের কথা, তৌহিদের কথা, এর উপর কি একটা পয়সা চেয়েছো কারো কাছে? যে পয়সা চাওয়ার কারণে এত পয়সা দিতেও পারবো না, এসব কথা শুনতেও পারবো না, মানতেও পারবো না, এইরকমটা কি হয়েছে? তা তো নাই, রাসূলুল্লাহ সাল্লাম কোনো কিছু চাননি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরাতুল কালামের, সূরাতুল কালামের আয়াত নম্বর 47, আল্লাহ পাকের সাদ করছেন আম ইনদাহুমুল গায়ব ফাহুম ইয়াকতুবুন, নাকি এদের কাছে গায়ব রয়েছে, অদৃশ্যের জ্ঞান রয়েছে, আর তা তারা নিজের হাতে লিখছে বা লিখে রেখেছে, যে সেই অদৃশ্য জ্ঞানের ভিত্তিতে তারা এইসব বড় বড় কথা বলে যে আমরাই সঠিক পথে আছি, আর মোহাম্মদ তার সাথী সঙ্গীরা ভুল পথে গেছে, আর তারাই বিধর্মী হয়ে গেছে। যেমন সাবি বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার মানে বিধর্মী, সাবি মানে বিধর্মী হয়ে যাওয়া, আর আমরাই তাদের ধর্মে আছি, তার মানে এইটাই ঠিক পথ। তো তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান রয়েছে যা তারা লিখে রাখে বা লিখে রেখেছে? ফসবের লেহক মে রব্বিক, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে যে খারাপ আচরণ করত কাফের মুশরিকরা, এই ক্ষেত্রে আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণের জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, ফসবের লেহক মে রব্বিক, হে নবী মোহাম্মদ তুমি তোমার প্রতিপালকের হুকুমের উদ্দেশ্যে ধৈর্য ধারণ কর। আল্লাহ কি হুকুম করছেন, আল্লাহ পাকের কি সিদ্ধান্ত হচ্ছে, এর জন্য ধৈর্য ধারণ কর, দেখো আল্লাহ কি করেন। ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, আর তুমি মাছওয়ালা নবীর মতো হইও না, মাছওয়ালা নবী যিনি মাছের পেটে গিয়েছিলেন, কে? ইউনুস আলাইহিস সালাম। হ্যাঁ, আল্লাহ পাক ধৈর্য ধারণ করতে বলেছে। ধৈর্য তিন প্রকারের, যেটা আমাদের অধিকাংশ মুসলিমরাই বুঝে না। ধৈর্য মানে শুধু বিপদ আপদে ধৈর্য ধারণ নাই, এটি হচ্ছে একটি ধৈর্য ধারণ, ধৈর্যের এক তৃতীয় অংশ। আর আরেকটি ধৈর্য হচ্ছে আল্লাহ পাকের আনুগত্যের ওপর, দিনের ওপর, ইমান ইসলামের ওপর অটলতা, ইস্তিকামা, সোজা হয়ে আল্লাহর দিনের উপর কায়েম থাকা, আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা, এতেও ধৈর্যের প্রয়োজন রয়েছে। আপনার পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করার জন্য, এটা আল্লাহর আনুগত্য, ধৈর্যের প্রয়োজন রয়েছে। রোজা রাখার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে, বিশেষ করে বড় দিনে, গরমের দিনে, গ্রীষ্মকালে ধৈর্যের প্রয়োজন রয়েছে। জাকাত দেওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে, লোভ সামলাতে পারেন, লাখ লাখ টাকা জাকাতে বেরিয়ে যাচ্ছে পয়সাওয়ালাদের, ধৈর্যের প্রয়োজন রয়েছে। হজ করার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে, এত 2-4 লাখ টাকা চলে যাবে হজ করতে গিয়ে, ধৈর্যের প্রয়োজন রয়েছে। যে কোনো কাজে হেজাব পর্দা করবেন মা বোনেরা, ধৈর্যের প্রয়োজন রয়েছে। তৃতীয় ধৈর্য হচ্ছে আসসাবর আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ বা গোনা থেকে বাঁচার জন্য ধৈর্য প্রয়োজন। ধৈর্য ছাড়া গোনা থেকে বাঁচতে পারবেন না। আপনার সামনে প্রলোভন চলে এসছে, টাকা পয়সা, অনেক টাকার একটা ব্যাগ পেয়ে গেছেন, দুনিয়ার জেল আর মাছের পেটের জেল দুটোকে আপনি তুলনা করে দেখেন, আল্লাহ পাক আল্লাহর নবীকেও এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন। লাউলা আন তাদারাকা নিমাতু রাব্বিহি, আল্লাহ পাক বলছেন যদি এই ইউনুস আলাইহিস সালামকে তার প্রতিপালকের অনুগ্রহ যদি পেয়ে না যেত, রক্ষা না করত, আল্লাহর রহমত যদি না হইতো, লানবে জাবিল আরা, তাহলে মাছ যদি উগলেও ফেলতো তাহলে তাকে মরুভূমিতে ফেলে দিত, আর রুগ্ন অবস্থা এরকম পড়ে থাকতো, ছায়ার ব্যবস্থা হইতো না, সুস্থ হইতো না, মরে যেত, অথবা মাছের পেটে হজম হয়ে যেত। আল্লাহ বলছেন লানবে জাবিল আরা, তাহলে তাকে ধুধু বালুকাময় তীরে নিক্ষেপ করে দেওয়া হইতো, ওয়াহুয়া মাজমুম, আর সে হইতো লাঞ্ছিত, অসহায়, কেউ তার খোঁজ খবর রাখে না যে ইউনুস আলাইহিস সালাম এই অবস্থায় আল্লাহ যদি ফেলে রেখে দিতেন আর সুস্থ না করতেন তাহলে তো মাছের পেট থেকে বেরিয়েও মারা যেত। আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে বেরো করলেন আর আল্লাহ পাক সুস্থ করলেন। ফাজতাবাহু রব্বুহু, অতঃপর আল্লাহ পাক তাকে মনোনীত করলেন, ফাজালাহু মিনাস সালেহিন, আর তাকে সৎকর্মশীল বানিয়ে দিলেন, আল্লাহ পাক নেক করে দিলেন। ওয়াইন আকাদুল লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলছেন যে কাফিররা তোমার সাথে এত শত্রুতা রাখে আর এত বিদ্বেষ রাখে যে মনে হচ্ছে যে এই কাফের লোকেরা তোমাকে তাদের দৃষ্টি দিয়ে আছাড় দিয়ে ফেলে দেবে, অর্থাৎ তাদের বদনজর তোমার উপর লেগেই যাবে আল্লাহ রক্ষা না করলে। যখন আক্রোশ নিয়ে আর শত্রুতার দৃষ্টি মানুষ ফেলে কোনো মানুষের উপর, মনে হচ্ছে একে শেষ করে দিবে, হ্যাঁ বিনা পানিতে গিলে খেয়ে নিবে। তো আল্লাহ পাক বলছেন যে এইরকম হচ্ছে কাফেরদের চরিত্র তোমার সাথে, লম্মা সামে উযিকর, যখন তারা উপদেশ শোনে, কোরআনের কথা শোনে, তখন আর বরদাস্ত হয় না, গায়ের জ্বালা হয়ে যায় আর মনে হয় যে তোমার দিকে এমন ভাবে ক্রোধের নজর দেয় যে তাদের বদনজর লাগিয়ে তোমাকে ধ্বংস করে ফেলবে। ওয়াকুলুন, এবং তারা বলে ইন্নাহু লামাজনুন, এ মুহাম্মদ পাগল, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শোনায় তা হচ্ছে বিশ্বজাহানের মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য যিকির উপদেশ, তাদের উপদেশের জন্য পাঠিয়েছি, তাদের কল্যাণের জন্য পাঠিয়েছি। এখানে আমাদের তাফসীর শেষ হলো, আপনারা প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শেখ, আমার প্রশ্ন হলো যে বিবাহের সাক্ষীদের মধ্যে যে শর্ত থাকা প্রয়োজন, বিবাহে সাক্ষীদের মধ্যে, সাক্ষীদের মধ্যে শর্ত, হ্যাঁ, যেমন আদাল, সৎ ব্যক্তি হওয়া ইত্যাদি, মুসলিম হইতে হবে, বিবেক সম্পন্ন মুসলিম হয়, অমুসলিমের সাক্ষী হইতে পারে না মুসলিমের বিবাহের, তারপরে আকেল হইতে হবে, জ্ঞান সম্পন্ন পাগল না হয়, বালেগ সাবালক হইতে হবে, আদেল হইতে হবে, ন্যায় পরায়ণ হইতে হবে, অর্থাৎ ফরজ ওয়াজিব আদায়কারী হইতে হবে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা লোক হইতে হবে, সুদখোর ঘুষখোর হবে না, বেনামাজি হবে না, বেরোজগার হবে না, ফাসিক হবে না, এক কথা। হ্যাঁ, যদি সৎ ব্যক্তি যদি না হয় আর কি সাক্ষীটা, তাহলে কি বিবাহের বৈধতার ক্ষেত্রে কি কোনো সমস্যা দেখা দিবে? যারা মুসলিম লোক, মুসলিমের বিবাহের জন্য সৎ ব্যক্তি লাগবে, বিবাহ হবে না। দুইটো সৎ ব্যক্তি, ন্যায় পরায়ণ ব্যক্তি যদি না হয় তাহলে বিবাহ হবে না, কারণ বিবাহের জন্য সাক্ষী হচ্ছে রুকুন। তবে বেনামাজির বিবাহ আর বেনামাজির সাক্ষী তাহলে সমান সমান, অসুবিধা নেই। বেনামাজির বিবাহ হচ্ছে আর বেনামাজির সাক্ষী তো সমান সমান, তাই না? যেমন অমুসলিমের বিবাহ অমুসলিম সাক্ষী, ঠিক না? তো এইরকম, কিন্তু মুসলিম নামাজির বিবাহিতে বেনামাজিকে সাক্ষী রাখবেন না। আমাদের দেশে যে বিবাহের প্রচলন রয়েছে, তা এই বরযাত্রীর অন ইসলামিক যে অনুষ্ঠান থাকে, অনেকে থাকে, তার মধ্যে দুটো নামাজই তো পাওয়া যাবে, তাই না? কিন্তু বিবাহিত, বিবাহের জন্য তার বরযাত্রীর, বরযাত্রী তো কুসংস্কার, বিজাতি থেকে নেওয়া, দুইজন সাক্ষী যে কোনো জায়গায় আছে আর মেয়ের বাবা বললো যে আমার মেয়ের বিবাহ দিলাম অমুকের সাথে, আর ওই দুইজন শুনলো মুসলিম ভালো মানুষ, নামাজি, হারাম থেকে বাঁচে, শুনলো আর ইয়ে বললো আমি কবুল করলাম, কাবেল তো বিয়ে হয়ে গেল। বিয়ের জন্য সাহাবীরা কখনো অনুষ্ঠান করে বসেছেন? এইরকম একটা হাদিস দেখান তো দেখি, যে কোথাও বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিয়ে হচ্ছে, মসজিদে বসেছেন আর দল বেঁধে বসে আছে, বড় যাত্রী এসছে, ওদের খাওয়া দাওয়া চলছে আর বিয়ে হয়েছে, একটা দেখান তো দেখি। তাহলে এটি আমাদের আশেপাশে অন্যরা যারা বাস করে তাদের কাছ থেকে না, বরের যাত্রী, এটা ইসলামের নেই। আল্লাহর রাস্তায় তুলে দেন, এটা আল্লাহর রাস্তায় তুলে দেন। আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের পারিবারিক ক্ষেত্রে আবার তুলে দিচ্ছি, বর যাত্রী বলে কিছু নেই আমাদের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ স্যার। আমার প্রশ্ন হচ্ছে যে হাদিস শরীফে বুখারী শরীফের মধ্যে এসছে যে যখন আমরা কোনো আগুনের তৈরি জিনিস খাবো তখন আমাদের উজু ভেঙে যাবে, এই হাদিস সম্পর্কে একটু বলেন। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে তাতে আছে তাওয়াদ্দাউ মিম্মা মাসসাতিন নার, আগুন যে সব খাবারকে বা পানীয়কে স্পর্শ করেছে সেগুলি খেয়ে দে তোমার উজু করো, এই হাদিস রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। জি, আর খুব বেশি বেশি বলা যেতে পারে যে কোনো খাদ্য খেয়ে আপনি কুলি করে নেন আর হাত ধুয়ে নেন, এটা বলা যায় তাওয়াজ্জু, মানে যেটাকে বলা হচ্ছে আবিধানিক অর্থে, হ্যাঁ শাব্দিক অর্থে তাওয়াজ্জু মানে ধোয়া, এই অর্থে যদি বলেন তাহলে ঠিক আছে, আর না হলে আসলে হাদিস মানুষ। কানা আখেরুল আমরাইন, আর একটা হাদিস রয়েছে, শেষ নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকুল উযু মিম্মা মাসসাতিন্নার, উযু করতে হবে না ওই সব খাবার খেয়ে বা পানি পান করে যেগুলিকে আগুন স্পর্শ করেছে, হ্যাঁ যেগুলি পাকশাক হয়েছে আর কি। তাহলে এই স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত মানসুখের শুধু দাবি না, মানসুখ দাবি করলে হবে না, যেমন রফাই দেন মানসুখ দাবি করা হচ্ছে কিন্তু আসলে কি মানসুখ, নবী সাল্লাল্লাহু বলেছেন সাহাবীরা বলেছেন বলেননি, তাহলে মানসুখ নয়। মানসুখের দাবি করার জন্য কোরআন অথবা হাদিস স্পষ্ট হইতে হবে যে এটা আগে নবী করতে বলেছিলেন পরে আবার অন্য নির্দেশ এসেছে, এইরকম কিছু হইতে হবে। জি, আর একটা যেমন অথবা ইতিহাস বলবে যে এটা আগের আমল ছিল পরে কিন্তু ওই আমলটা আর সাহাবীরা করেন নাই, নবী সাল জীবদ্দশায় আর নবীর পরে কেউ আবিষ্কার করলো ওটা তার শরীয়ত থাকলো না, ওই বন্ধ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।